মায়ামিনার চাঁদের কণা দায় হালিমার কোলে, মায়ামিনার চাঁদের কণা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। যে মানুষ অহংকার আর চুগলখড়ি করে কবরে তার কি হাল হবে শুনুন। অহংকারী চগলখড়ি যে জন করে ভাই, অহংকারী চগলখড়ি যে জন করে ভাই, আল্লাহ বলে আমি ওসব সহ্য করি নাই, আল্লাহ বলে আমি ওসব সহ্য করি নাই, আমি তোদের গড়েছি মোর ইবাদতের তরে, আমি তোদের গড়েছি মোর ইবাদতের তরে, পরের গিবদ গিল্লা করিস কোন সাহসে ওরে, পরের গিবদ গিল্লা করিস কোন সাহসে ওরে, মাটির আদম শুনে রাখ রে আসবি যে দিন, মাটির গোরে আগুনের শিকল পরিয়ে দেব তোর গলে, আগুনের শিকল পরিয়ে দেব তোর গলে, নপসি নপসি করবি ওরে ভাসবি চোখের জলে, মায়ামিনার চাঁদের কণা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, তখন এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, অজু করে খোদার ঘরে সিজদাও করিসনি, তুই অজু করে খোদার ঘরে সিজদাও করিসনি, সেদিন জীবে থাকবে বংশী গাথা বলতে পারবে না তুই কথা, কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খুলে, কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খুলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, মায়ামিনার চাঁদের কণা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষ নূরের প্রদীপ জেলে। যে মেয়েরা আজানের সময় মাথায় কাপড় দেয় না, কাল কিয়ামতের দিন তাদের কি হাল হবে বলছে। এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, বেগানা পুরুষের মুখ দেখতে মানা, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথা, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবা বাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আ বাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। তখন মাথার ঘি তোর খাবে খুলে, দেখে শয়তান হাসবে দুলে, নবীর বেটি মা ফতেমা, নবীর বেটি মা ফতেমা, হেফাজতে ছিলে স্মরণ করো তাহার কথা, মা বোনেরা মিলে স্মরণ করো তাহার কথা, মা বোনেরা মিলে। মায়ামিনার চাঁদের কণা দাই হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয়, এ জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয়, কোটি টাকায় কিনলে তবু দাম না দেওয়া যায়, কোটি টাকায় কিনলে তবু দাম না দেওয়া যায়। তার কারণ এ মাটি হলো মায়ের সমান, মাটি হলো মায়ের সমান, মাকে কি কেনা যায়, লোক দেখানো টাকা দিয়ে তবু কেনা হয়, লোক দেখানো টাকা দিয়ে তবু কেনা হয়। তবে চার ছটাকের মালিক তুমি চার ছটাকেই থাকো, চার ছটাকের মালিক তুমি চার ছটাকেই থাকো, পরের ছটাক জবরদস্তি দাবিয়ে নিও নাকো, পরের জায়গা জমি যেজন দাবিয়ে নিয়ে রাখে, তার কবর খুলতে গেলে সে তাই জায়গা নাহি থাকে, তার কবর খুলতে গেলে সে তাই জায়গা নাহি থাকে। যতই বড় কবর খোলো তবু ছোট হয়ে গেল, মইদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে, মইদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে, জ্বলবি ওরে কাঁচা গোরে পরের দাবিয়ে নিলে, জ্বলবি ওরে কাঁচা গোরে পরের দাবিয়ে নিলে, জ্বলবি ওরে কাঁচা গোরে পরের দাবিয়ে নিলে, জ্বলবি ওরে কাঁচা গোরে পরের দাবিয়ে নিলে। www.anibas.in